ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, কত সেনা কত সেনা, হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে, কাটাকুটি কাটাকুটি, হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে, আহারে আহারে আহারে, পেটে খেলে পিঠে সয় এ তো কবু মিছে নয়, পেটে খেলে পিঠে সয় এ তো কবু মিছে নয়, সেনা দেখে লাগে ভয় লাগে ভয় লাগে ভয়, আধ পেটা খেয়ে বুঝি মরে মরে, যত ব্যাটা চলেছে সমরে, যত ব্যাটা চলেছে সমরে, রাজার সেনা ও রে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তাব, তোরা যুদ্ধ করে করবি কি তাব, অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাইবে ঘুরে, মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাইবে ঘুরে, রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল রে, রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল, তোরা যুদ্ধ করে করবি কি তাব, রাজা করেন তুম্বি তম্বা মন্ত্রী মশাই কি সে কম্বা, রাজা করেন তুম্বি তম্বা মন্ত্রী মশাই কি সে কম্বা, প্রজা পে অষ্টরম্ভা হলো হীন বল রে, প্রজা পে অষ্টরম্ভা হলো হীন বল, তোরা যুদ্ধ করে করবি কি তাব, আয় আয় আয় রে আয় আয় রে আয় আয় রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায়, মিহিদানা পুলি পিঠে জিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি, আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি, ও রে